Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। নমস্কার সকলকে, আমি সুপ্রিয় সোম। গল্প শুরুর প্রথমে একটি কথা আপনাদের জানানো দরকার। আপনাদের সকলের সহযোগিতায় আর ভালোবাসায় আমরা ইতিমধ্যেই 5,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়েছি। বর্তমানে গল্পসুরের সমস্ত গল্প শুনতে পাবেন জিও সাভন এবং স্পটিফাই অডিও পডকাস্টে। ডিসক্রিপশন বক্সে সেগুলির লিংক দেওয়া রইল। চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান। আজ আমরা গল্প থেকে একটি বিশেষ প্রশ্ন রাখব গল্পের শেষে সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে র্যান্ডামলি বেছে নেওয়া একজনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং পরবর্তী প্রজেক্টে স্ক্রিনে শাউট আউট দেওয়া হবে র্যান্ডামলি বাছাই করা বিশেষ কিছু জনকে। সেটা হতে পারেন আপনিও, তাই সম্পূর্ণ গল্পটি মন দিয়ে শুনে ফেলুন আর উত্তর দেবেন যত দ্রুত সম্ভব। তবে কোনো বাধ্যবাধকতা নেই। যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পে চলে যেতেই পারেন। কথাই বলে লক্ষ্মী বড়ই চঞ্চলা। আপনারা হয়তো এই প্রবাদ বাক্যটা অনেকেই শুনেছেন এর আগে। কথাটি সত্য, যে সংসারে লক্ষ্মী বিতাড়িত হন সেই সংসার হয় অলক্ষ্মীর বাসভূমি। ভাগ্য, ধন, ঐশ্বর্য এসবের উপস্থিতি সংসারে ডেকে আনে অনেক সুখের আখ্যান। অর্থাৎ দেবী লক্ষ্মী বিরাজ করেন, কিন্তু পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর জন্মলগ্নে জন্ম হয়েছিল দেবী অলক্ষ্মীর। অর্থাৎ দেবী লক্ষ্মী ও অলক্ষ্মী একই লগ্নে বিরাজমান হন। কেবলমাত্র লক্ষ্মীর আশীর্বাদ হেতু অলক্ষ্মী স্থান পান না, কিন্তু আরাধনার মুহূর্তের ভুল ডেকে আনতে পারে দেবী অলক্ষ্মীর আগমন। ঠিক যেমনটা হয়েছিল নিঝুমগড়ে, অভিশাপ নেমে এসেছিল সেখানে। তারকনাথ কি পারবে এই সুন্দর গ্রামটিকে রক্ষা করতে? কি এই গ্রামের অশুভ ইতিহাস? এইসব প্রশ্নের উত্তর দেবে সায়ক মিত্রের কলমে লেখা গল্প তারকনাথ তান্ত্রিক ও রুধিরাক্ত অভিসম্পাদ। এই গল্পটির উল্লেখ্য তথা কেন্দ্রীয় চরিত্র তারকনাথ তান্ত্রিক ব্যক্তিত্বটি অনেকাংশে শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের আদলে অনুপ্রাণিত ও প্রস্ফুটিত। এই গল্পটির মাধ্যমে আমরা সেই অমর সৃষ্টিকে শ্রদ্ধা নিবেদন করলাম। আশা করি আপনাদের সমগ্র গল্পটি ভালো লাগবে। আজকের গল্প পাঠে পিনাকি, তারকনাথ তান্ত্রিকের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সুপ্রিয়, সুমিত, বুবাই, মৌমিতা, প্রাহি ও শিউলি। মন্ত্রোচ্চারণে ও সূত্রধারের ভূমিকায় আমি সুপ্রিয় সোম। পোস্টার ডিজাইনে শাউন। গল্পের পরিচালনা ও সম্পাদনায় রাকিব। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। হেডফোন কানে নিয়ে হারিয়ে যান গল্পাসুর গ্যালেক্সিতে। তবে একটি কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই গল্প শোনেন কিন্তু বেশিরভাগ জনই সাবস্ক্রাইব না করেই চলে যান। তাই আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম নতুন গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায়। গল্পটিতে সকলকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সায়ক মিত্রর কলমে তারকনাথ তান্ত্রিক ও রুধিরাক্ত অভিসম্পাদ। আজ বৃষ্টির দিন, তার উপর লক্ষ্মী পূজোর সন্ধেবেলা। আমি আর বৈদুর্য দুজনেই ছেলেবেলা থেকে একটু ভবগুড়ে প্রকৃতির মানুষ, তাই আর সংসার পাতার বন্দোবস্ত করা হয়ে ওঠেনি। তাই একার সংসারে লক্ষ্মী পুজো করার কথা ভাবতেও পারি না। বেকার এই ভবগুড়ে জীবনে ঐশ্বর্য আরাধনা করে লাভ কি? যাই হোক, আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমার দীর্ঘদিনের বন্ধু মঙ্গলের সঙ্গে। ওর পুরো নাম মঙ্গল ভট্টাচার্য। সেই ছেলেবেলা থেকেই খুব কাছের বন্ধু আমার। আমাদের তো আর সংসার সাধনা হলো না, তবে সাধন ভজন তন্ত্র মন্ত্র আচার উপাচার করে গুরুদেবের কাছে দীক্ষিত হয়ে এখন সে হয়েছে মস্ত এক জ্যোতিষ। অবশ্য বর্তমানে তার নাম মঙ্গল আর নেই, গুরুদীক্ষা নিয়ে সে হয়েছে তারকনাথ। বৃষ্টি বাদলার দিনে কি করব ভেবে উঠতে না পেরে একটা সিগারেট ধরাতে যাব, এমন সময় দরজায় খটখট শব্দে সিগারেটটা রেখে দিয়ে দরজা খুলতেই দেখি বৈদুর্য মহাপাত্র এসে উপস্থিত। ওকে ভেতরে আসতে বলে কালী ময়রার দোকান থেকে দুটো তেলে ভাজা আনতে যাব, তোড়জোড় দেখে মহাপাত্র আতপোড়া সিগারেটটায় একটা মস্ত টান দিয়ে বলে উঠল, ওহে দয়াল, ওসব বরং থাক, বাদলার দিনে দুটিতে বসে মুড়ি তেলে ভাজা খাবার চেয়ে চলো মঙ্গল থুড়ি তারকনাথ জ্যোতিষের বাড়ি। গরম গরম আলুর চপ আর চা মুড়ির সাথে কিছু অলৌকিক গল্প শুনে আসি, কি বলো ভায়া? এই ওয়েদারে একদম জমে ক্ষীর হয়ে যাবে, চলো চলো তৈরি হও। অগত্যা, এমন সুযোগ হাতছাড়া করা যায় না। অনেকদিন ধরেই তারকনাথের বাড়ি যাওয়া হয়নি, রূপসার পুতুলটাও দিয়ে আসবো আসবো করে আর দেওয়া হয়নি, তাই রদ দেখা কলা বেচা দুই একসাথে করার তাগিদে বৈদুর্য মহাপাত্রের সাথে দুটিতে মিলে রওনা হলাম তারকনাথের বাড়ির উদ্দেশ্যে। দাওয়ায় বসে এক মনে সিগারেট খাচ্ছিল তারকনাথ। মেয়ে রূপসা শাঁখ বাজাচ্ছে বুঝতে পেরে হন্তদন্ত হয়ে বাড়ির সামনে যেতেই আমাদের দেখে পথ ছেড়ে এক কোণে দাঁড়িয়ে পড়ল তারকনাথ। আজ আর বেশি কথা হলো না, গল্প বলার জন্য নিজেই উন্মুখ হয়েছিল। ওর এমন অনেক ক্ষমতা আছে, বোধহয় তাই দিয়েই আগে ভাগে বুঝে গেছে আমাদের মতলব। ছোট মেয়ে রূপসা ঘরে আসতেই তাকে গরম আলুর চপ ও তেলে ভাজার প্যাকেটটা দিয়ে দিলাম। ওকে পুঁতুলটা হাতে দিতেই মেয়ে আনন্দে লাফিয়ে উঠল। অবশেষে তারকনাথ ওকে চা মুড়ির ব্যবস্থা করতে বলে মুচকি হেসে বলল, তাই এমন হয় দিনে একটা বিশেষ গল্প শোনায় তোমাদের, দাঁড়াও। তারপর কি যেন একটা এক মনে ভেবে আবার বলল, শোনো তবে, আমি সেবার ঘুরতে ঘুরতে পৌঁছালাম গোপালগড়ে। সে যে কি সুন্দর গ্রাম তোমায় কি বলবো, কল কল করে বয়ে যাওয়া নদীর কুলকুল ঠান্ডা জল, চারিদিকে অনেক রকম গাছের সারি, গাছে গাছে ফল ঝুলে রয়েছে। তবে দুর্ভাগ্যের বিষয়, সেখানে তখন মোড়ক লেগেছিল, তাই তৎক্ষণাৎ ওই সংলগ্ন দুটো গ্রাম পেরিয়ে নিঝুম ঘরে পৌঁছলাম। সেই গায়ে পা দিতেই বুকটা আমার ছ্যাঁত করে উঠল, মনে হলো নিশ্চয়ই এখানে কিছু অশুভ ঘটেছে। তবে তা যে কি তা জানতে কৌতূহলের বসে পথ চলতে একজনকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ঠাকুর এ গায়ে থেকো না, এ বড় অভিশপ্ত গ্রাম। তিনি কথা শেষ করেই হন্তদন্ত হয়ে চলে গেলেন, কারণটা পর্যন্ত ঠিক করে শুধলেন না। অগত্যা এগিয়ে যেতে লাগলাম, রাস্তায় কেউ নেই। আশ্চর্যের ব্যাপার, কোজাগুরি পূর্ণিমায় ভরা সন্ধ্যাতে কারুর বাড়ি থেকে শঙ্করধ্বনি শোনা যাচ্ছে না, এ তো ভারী অদ্ভুত গ্রাম। বুঝলাম কিছু তো একটা হয়েছে, অনেক কষ্টে একজন বৃদ্ধাকে দেখতে পেয়ে অনুসন্ধিত সুকণ্ঠে আমি বললাম, আচ্ছা এই গ্রামে কি কেউ লক্ষ্মী পুজো করে না? প্রায় বাঘ দেখার মতো চমকে উঠে ঠকঠক করে কাঁপতে কাঁপতে তিনি বললেন, কে তুমি বাচ্চা? এমন এমন অলক্ষণে কথা কইছ, বলেও ওই নাম উচ্চারণ করো না। সর্বনেশ হবে, ঠাউর মহাবিপদ হবে। চুপ করে যাও। জমিদারের লেঠে আলেরা আশেপাশেই থাকে, একবার শুনে নিলে তোমার আর রক্ষে নেই গো, আর রক্ষে নেই। চলে যাও বাচ্চা, শিগগির চলে যাও। এই বলে তিনি হন্তদন্ত হয়ে পাড়ার দিকে চলে গেলেন। হঠাৎ রাস্তা দিয়ে একজন গাঁটা গুঁটা চেহারার লোককে যেতে দেখে তাকে আমি জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, বলছি এই গ্রামে কি লক্ষ্মী পুজো হয় না? আমার মুখের কথা শেষ হওয়ার আগেই ওই লোকটি যেন বেজায় চটে গেল। সহসা আমার হাতটা বজ্রমুষ্টিতে ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, ওরে পাষণ্ড, আস্পর্ধা তো কম না তোর, অলক্ষণে কথা কইছিস, সর্বনাশ করবি নাকি গ্রামের? চ, তোকে জমিদারের কাছে নিয়ে যাই। আমি মনে মনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম ঠিকই, তবে উপরে তা বুঝতে দিলাম না। শান্ত হয়ে পাথুরে রাস্তায় ঠুকরে ঠুকরে হাঁটতে লাগলাম। সেই লোকটি আমায় একটি বিরাট সাত মহলা বাড়ির সামনে এনে দাঁড় করালো। জমিদার বাবু, বাইরে আসুন কর্তা, দেখুন এই একবারে সাধুকে এসে কি সব অলক্ষণে কথা কইছে। এই বলে কয়েকবার চেঁচাতেই সেখান থেকে চাবুক হাতে বেরিয়ে এলেন একজন ভুঁড়িওয়ালা মধ্যবয়সী এক ব্যক্তি। রক্ত চক্ষু করে কড়া গলায় তিনি আমাকে বললেন, কি ব্যাপার, কি এত চিৎকার করছো কেন? সব বিষদে বলতে হাতের চাবুক নিয়ে তিনি সপা সব কয়েক গা বসিয়ে দিলেন আমার গায়ে। এবার আমরা দুজনেই ডাগর চোখ করে সমস্বরে বললাম, তারপর? তোমরা কি ভাবছো আমি মরেই গেলাম? আরে না না না, আমি ডামর তন্ত্র সিদ্ধ সাধক, তবে সচরাচর সেই শক্তির প্রকাশ ও প্রচার দুটো দেখাতেই আমি নারাজ। তীব্র যন্ত্রণায় ব্যথিত হয়েও ঠান্ডা শান্ত স্বরে সেই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, মহাশয়, আমার কি দোষ আমি কি জানতে পারি? আমি তো জ্ঞান তো কোনো দোষ করিনি, বলার মধ্যে শুধু বলেছি যে হ্যাঁ, গ্রামে লক্ষ্মী পুজো হয় কি না, তাতে আমার দোষের কি দেখলেন? ক্রোধিত কণ্ঠে তিনি বললেন, কে তুই মূর্খ, এত বড় অপরাধ করে আবার বুক ফুলিয়ে ক্ষতিয়ন চাইছিস? তোর ধৃষ্টতা দেখে আমি স্তম্ভিত। তোর শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। বহুদিন কাপালিক কথাকার, আমারই দরবারে এসে আমার কাছেই জবাব দিয়ে চাইছিস? আমি ওনাকে কিছু বলতাম না, মৃত্যু ভয় আমার নেই, তবে শেষ কয়েকটা কথা আমার মাথায় রক্ত জমিয়ে দিল। আমার মতো ডামর সিদ্ধ সাধককে কিনা বোধহীন বলে, মূর্খ বলে আমাকে, এত বড় আস্পর্ধা! আমি দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিলাম, আমি আমি কি ভুল করেছি আমি জানি না, কিন্তু আমাকে মূর্খ বলার স্পর্ধা দেখাবেন না, সাবধান। উনি এবার প্রচণ্ড রেগে গিয়ে আমার দিকে তেড়ে আসতে চাইলে আমি মনে মনে মন্ত্র জপ করে ওই ব্যক্তির কপালের ঠিক মাঝখানে আমার বুড়ো আঙুলটা ছুঁয়ে দিলাম। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। কিছুক্ষণ পরেই প্রহারে উদ্যত দুই হাত নমস্কারের ভঙ্গিতে করে হাঁটু গেড়ে আমার পায়ের কাছে বসে পছরে কাঁদতে লাগলেন। তারপর বললেন, বাবা বাবা, আমি তোমায় চিনতে পারিনি, অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল। তবে তুমি আজ যা কাজ করেছ তা অন্যায় বাবা। আমি বললাম, কেন? আসলে বাবা, আমাদের বংশের এক পুরনো অভিশাপ রয়েছে যার ফল এই নিঝুম গড়কেই বুঝতে হচ্ছে। বাবা বাবা, আমাদের বাঁচান বাবা, দয়া করে দয়া করে রক্ষা করুন আমাদের। আমি তাকে সব কিছু খুলে বলতে বললাম। যা শুনলাম তাতে আমার চোখ জলে ভেসে গেল। আজ থেকে 50 বছর আগে আমাদের বংশের পারম্পরিক লক্ষ্মী পূজায় এক চরম দুর্ঘটনা ঘটে, যার পর থেকে আমরা লক্ষ্মী পুজো বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। অষ্টধাতুর লক্ষ্মী মূর্তি ছিল আমাদের, মুকুটে হীরে বসানো, সে এক অতি অপরূপ মূর্তি। তবে তার মধ্যেই যে এক ভীষণ অশুভ কিছু লুকিয়ে রয়েছে তা কে জানত। লোকমুখে শুনেছিলাম আমাদের 7 বড় বড় উন্নত মানের জাহাজ, ভ্রমণ উপযোগী 22 ময়ূর পঙ্খী নৌকো ছিল, এছাড়া সোনা দানা মণিমাণিক্যের তো অভাবই ছিল না। শুধু সোনা নয়, আমার যখন 10 বয়স তখনও গুপ্ত পথে অন্দরে ঘোড়া ঘোড়া মোহর আনতে দেখেছি। সুলক্ষণা ছিল আমার একমাত্র বোন, অপরূপ সুন্দরী বললেও ভুল বলা হবে, যেন সাক্ষাৎ দেবী মূর্তি। তার কোমর পর্যন্ত কৃষ্ণবর্ণ কোঁকড়ানো চুল, গৌরবর্ণ দীপ্তিময়ী এক নারী মূর্তি। সর্বাধিক সুন্দর ছিল তার দুটো পল্লব যুগল, বনের হরিণীও হিংসা করতে বাধ্য। সে ছিল আমার বাবা মার একমাত্র কন্যা তথা সর্বকনিষ্ঠা সন্তান, কাজে আদরটাও সে সবার থেকে বেশি পেত। তবে এ নিয়ে আমরা ভাইরা কেউই রাগ করতাম না, বরং তাকে প্রাণ ভরে ভালোবাসতাম। সে ছিল আমার প্রাণাধিক প্রিয় ভগিনী। এ তল্লাটে সবচেয়ে সুন্দরতমা ছিল সুলো। তার সমবয়সীরা সবাই তার সাথে খেলতে যাইত, সবকিছু সুন্দর যেন তারই জন্য তৈরি হয়েছিল। শুধু কি রূপ, কি মিষ্টি স্বভাব ছিল তার, 7 রা কাটে না। পূজার চনাতেও ভারী মনোযোগ ছিল, সবচেয়ে বেশি ভালো লাগত দেবী লক্ষ্মীকে, তাতে না কেউ নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। হ্যাঁ সত্যি তাই, ঠিক যেন লক্ষ্মী প্রতিমাটি। এই সৌন্দর্যই ছিল তার একমাত্র মনোকষ্টের কারণ। আমাদের সেই মূর্তিটি দিয়েছিল বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু, খুব জাগ্রত মূর্তি। তবে একটাই শর্ত ছিল, রক্তের সংস্পর্শে কোনো মতেই আনা যাবে না। প্রতি বছর যেভাবে পুজো করা হয় সেইবারও সেইভাবেই হচ্ছিল। কুলগুরু বলেছিলেন, যখন বোন 10 বয়সী হবে তখন ওর জীবনে এক ঘোরতর বিপদ আসবে, যাতে তছনছ হয়ে যাবে ওর গোটা জীবন। তাই খুব সাবধানে থাকতে হবে। তবে সে কি আর সোনার পাত্রে, দেবী বিষ্ণু জায়ের মতো সেও যে চঞ্চলা। সেদিনও ছিল কোজাগরী লক্ষ্মী পুজোর সন্ধে, উলু শঙ্খধ্বনিতে সারাদিক মুখরিত, অকস্মাত হারে রে রে রে ধ্বনিতে সবকিছু পণ্ড হয়ে গেল। একদল ভীষণ দর্শন ডাকাত দল আমাদের পূজা মণ্ডপের সামনে এসে উপস্থিত হলো। মন্ত্রী শান্তির পর নিমেষের মধ্যে নির্মমভাবে প্রাণ হারাতে হলো ঘনিষ্ঠ আত্মীয় বাবা, এবং সবশেষে শোকার্ত হয়ে প্রাণ হারালো সুলক্ষণা। যাবতীয় লুণ্ঠন করে আমাদের আর্থিক ও মানসিক দুই দিক থেকেই সর্বশান্ত করে দিয়ে তারা চলে গেল। যেহেতু আমরা সম্পত্তি দিতে নারাজ হইনি, তাই চার ভাই মা অন্যান্যরা প্রাণ পেয়েছিলাম। তবে হায়, আমার লক্ষ্মীমন্ত বোনটা সবার অজন্তে, সবার দৃষ্টির অগোচরে রক্তে ভেসে যায় দেবী লক্ষ্মীর মূর্তি। শান্তশিষ্ট চঞ্চলা দেবী হয়ে উঠলেন রক্তখাকি ডাইনি। তবে আমার ওর পরিবারের অন্যান্য সদস্যদের মনে হয় ওই দেবীর জন্যেই এত সব কিছু ঘটেছে। আশ্চর্যের বিষয়, সব নিয়ে যেতে পারলেও লক্ষ্মী মূর্তিতে হাত দেওয়ার সাথে সাথে ডাকাত সর্দারের হাতখানা দগদগে গায়ে ছেয়ে গেল। এরপর আরো দুজন তাই করতে চাইলে তাদেরও একই পরিণতি হয়। তবে থেকেই এই বংশ তথা গোটা গ্রামের উপর নেমে আসে এক ভয়ঙ্কর বিপর্যয়। দেবীর অভিশাপ এসে পড়ে আমাদের মাথার উপর। ধীরে ধীরে মড়ক লেগে মরতে থাকে গ্রামের এমন কিছু মানুষ যারা লক্ষ্মী পুজো করত। তাই তারপর থেকে শুধু পুজো নয়, ওই পিশাচির নাম নেওয়াও এই গ্রামে নিষিদ্ধ। আগে আমাদের গ্রামের নাম ছিল লক্ষ্মীগড়, তবে এখন তার নাম বদলে রাখা হয়েছে নিঝুমগড়। তবে দেবীর উপাসনা না করায় অর্থতেও মন্দা দেখা দেয়। এখন আমরা সেই ধনী গুণী মানুষেরা পথে এসে বসেছি। আজও ভুলতে পারি না সেই বোনটার নির্মম পরিণতি। ওইটুকু বয়সে একটা তরুতাজা ফুল দিব্যি ঝরে গেল। এসব বলতে গিয়ে জমিদারের বুকে তীব্র ব্যথা উঠল। অচেতন ব্যক্তিটিকে চাকরেরা ধরে ধরে নিয়ে যেতে লাগলো। এতক্ষণ সেই লাঠিয়াল সব শুনল ও দেখল, এখন সেও আমার কাছে মাথা নত করে সকলকে বাঁচানোর জন্য বলতে লাগলো এবং নিজ আচরণের জন্য আকণ্ঠ ক্ষমা ভিক্ষা করতে লাগলো। তার কাতর কণ্ঠ ও জমিদারের চাপা দুঃখ আমার দুই চোখ ভরে জল এনে দিল। তাই কারোরই কোনো দোষ আর আমি দেখলাম না। ভাবলাম কিছু তো একটা করতেই হবে, দেবী লক্ষ্মীর প্রতি যে প্রকার অবিচার করা হয়েছে তার মর্মার্থ আর কেউ না বুঝুক আমি বুঝতে পারি। কত পরিমাণ সংশোধার কারণে পরম মঙ্গলকারী সত্তা চরম অশুভ কিছুর বাহক হয়ে উঠতে পারে তা তো তোমরা বুঝতেই পারছ। যাই হোক, সেদিন জমিদার মহলে আমার আশ্রয় হল। রাতে মহলে আমার ঘরে বসে দেবী মহামায়ার ধ্যান করতে করতে নাকে একটা কটু গন্ধ ভেসে আসলো। ধীরে ধীরে তা তীব্র হয়ে উঠতে থাকলো। না, এমন কোনো গন্ধ তো আগে এখানে পাইনি। চোখ খুলে অন্যে হয়ে খুঁজতে লাগলাম, তবে তখন সেই গন্ধের মালুম পেলাম না। আবার ধ্যানে বসলাম, আবার তাই। এভাবে তিনবার ঘটার পর বিরক্ত হয়ে বলে উঠলাম, কে এমন লুকোচুরি খেলছো আমার সঙ্গে? সাহস থাকলে সামনে এসো। এমন সময় দেখি একটি বাচ্চা মেয়ে, ওই 10 মতো বয়স হবে, হ্যাঁ, হুবহু সুলক্ষণার বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। আমায় ওর পিছনে আসতে বলায় আমিও তাই করলাম। সে হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, পথ আর শেষ হয় না। হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে বেরোতেই এক চমৎকার ঘটল আমার চোখের সামনে। মেয়েটি সৌম্যকান্তি এক দেবীতে পরিণত হলো। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে সুমিষ্ট কণ্ঠে বলল, তারকনাথ, আমি বারুচ্চেদের গৃহলক্ষ্মী। আজ থেকে বেশ কিছু বছর পূর্বে যে প্রাণহানির ঘটনা ঘটেছিল তাতে আমার মূর্তি অপবিত্র হয়ে পড়ে, আর আমায় বিতাড়িত করে সেই স্থানে প্রতিষ্ঠিত হন দেবী অলক্ষ্মী। তোমাকেই যে কিছু একটা করতে হবে তারকনাথ। আমি করজোড়ে মাথা নত করে বললাম, হে দেবী, আমায় কি করতে হবে বলুন। আমি যা বলছি মন দিয়ে শোনো তারকনাথ। আগামী কিছুদিনের মধ্যেই রয়েছে বিশেষ দীপান্বিতা অমাবস্যার তিথি। সেই দিন তোমায় দেবী কালীর সাহায্য নিয়ে আমায় প্রতিষ্ঠিত করতে হবে। তবে সাবধান, এই বিশেষ কাজ করার ক্ষেত্রে তোমায় প্রভূত বাধার সম্মুখীন হতে হবে। সেহেতু এই কটা দিন তোমায় নিজেকে ও এই পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত করে রাখতে হবে। আরেকটি কথা, এই গ্রামের বাইরে এসেই একমাত্র তুমি মহামায়া দেবী অথবা আমার দেখা পাবে। আজ থেকেই তুমি নিঝুমগড়ে কালী মূর্তি প্রতিষ্ঠা করার কাজ শুরু করে দাও। রাতের মধ্যে যে কোনো প্রকারে হোক দেবী কালীর মূর্তি নির্মাণ করতে হবে এই গ্রামের ত্রিসীমানার বাইরে বসে। দেবী কালিকার প্রতিমা নির্মাণ করতে হবে তোমায়। তবে চক্ষুদান করতে হবে চোখ বন্ধ করে। দেবী বচন শুনে আমি সারা রাত ধরে কাদা মাটি দিয়ে একটা সুন্দর দেবী মূর্তি বানালাম। ওই মেয়েটির মুখটা যেমন ছিল তেমন ভাবেই বানালাম। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমার রাত, আকাশ জ্যোৎস্নায় জলজল করছে। এর মধ্যেই হঠাৎ একরাশ কালো ধোঁয়া যেন আমার চারিদিক ঘিরে ফেলল। বুঝলাম মূর্তিটা নিয়ে নিতে চায়। তবে দেবীর আদেশ অনুসারে চক্ষুদান করা ছাড়া যে আমি সস্থান ছেড়ে উঠতেও পারবো না। মনে সাহস এনে এক মনে দেবী কালীর বীজ মন্ত্র জপ করতে করতে যেই না চোখটা বন্ধ করেছি, অমনি দেখলাম কতগুলো কালো বিশ্রী আকৃতির কায়া আমায় গ্রাস করতে আসছে। আমি চিৎকার করে মন্ত্র পাঠ করতে থাকছি, কিন্তু ওরা ধীরে ধীরে আমার সর্বাঙ্গ গ্রহণ করে ফেলছে। তবে কিছুতেই চোখ খুলব না পথ করলাম। এমন সময় তলি দিয়ে সেই দেবীর চোখটা আঁকতে যাব, অমনি অনুভব করলাম কিছু একটা আমার হাত শক্ত করে ধরে ফেলেছে। তাও থামলাম, আরো জোরে জোরে দৃঢ় কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে যেতে লাগলাম। অবশেষে যখন চোখ খুললাম দেখলাম না, কিচ্ছু নেই, এক অপরূপ সুন্দর মূর্তি তৈরি হয়ে গিয়েছে। ওসব আমার ভ্রম ছিল। এতক্ষণ আমি আর বৈদুর্য তারকনাথের কথা শুনছিলাম। এবার বললাম, তা ওই ধোঁয়াগুলো কারা ছিল? বাহ, দারুণ প্রশ্নখানা করেছো তো। ওরা নয়, একজন। ওটা কে ছিল জানো? ধূম্রলোচন, যে মহিষাসুরের সেনাপতি ছিল, সে মিছে ভ্রম সৃষ্টি করেছিল আমার মনে, পাছে মূর্তি নির্মাণে বাধা পড়ে তাই। তবে দেবী কালীর কাছে সব আধার, সব কালী মাই যে তুচ্ছ। যাই হোক, সারা রাত বসে প্রতিমা গড়ে পরদিন সব্বাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে মহলে ফিরতেই দেখি ঘিন্নিমা বসে বসে কাঁদছেন। বাকিদেরও মুখখানা বাংলার পাঁচ হয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে জানতে পারলাম, কাল রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন লক্ষ্মীমূর্তি নাকি চুরি হয়ে গেছে। জমিদার বাবু আমার শত বারণ সত্ত্বেও চোর খুঁজতে মহলের বাইরে বেরিয়েছিলেন। এবার আমি কি করব ঠিক বুঝে উঠতে পারলাম না। মন্দির বানানোর তত্ত্বাবধান করব নাকি জমিদারের পিছনে ছুটব? আমি জমিদারকে খুঁজতে লোক পাঠালাম, তবে কিছুক্ষণ পর এসে তারা জানালো কোথাও তাকে পাওয়া যায়নি, গ্রামের বাইরেও খোঁজা হচ্ছে। আমি আর সময় নষ্ট করলাম না, মন্দির দেখাশোনার লোক রেখে বাইরের গ্রামের এক বটতলায় বসে দেবী মহামায়ার ধ্যান শুরু করলাম। কিছু সময় পর তিনি দেখা দিয়ে বললেন, তারকনাথ, অশুভ শক্তির আক্রমে আকারে বৃহত্তর হয়ে উঠছে, তুমি দেবী লক্ষ্মীর ধ্যান করো। দেবীর কথা মতো আমি ধ্যান যোগে দেবী লক্ষ্মীকে স্মরণ করলাম। আবির্ভূতা হয়ে দেবী লক্ষ্মী আমায় একটা পদ্ম দিয়ে বললেন, আমি জানি কেন তুমি আমায় স্মরণ করেছ, এই নাও এই পদ্মটা রাখো, এতে তুমি তোমার প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে। এই বলে দেবী অন্তর্হিত হয়ে গেলেন। ফুলের পাপড়িগুলো নিজে নিজেই উন্মোচিত হয়ে কেন্দ্রস্থলে একটি আয়নার সৃষ্টি করল। দেবী প্রদত্ত পদ্ম মুখুরে স্পষ্ট দেখলাম জমিদার গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে সবাই যখন ঘুমিয়েছিল কোনো ক্রমে সে জেগে গিয়ে চোরের পিছনে ধাওয়া করতে করতে কোনো এক অজ্ঞাত স্থানে পৌঁছেছে, যেখানে তাকে বাহ্যিক উপায়ে কেউ কোনোদিনও খুঁজে পাবে না। পদ্মে জানতে চাইলে সে তিনটি শব্দ দেখাল, মনসীজ, পঙ্কজ, পাদ। আমার মোটা মাথায় এমন জিনিস সহজে ঢোকে না, অবশ্য ঢোকানোর আবশ্যকতা হয়নি বটে এর আগে, তবে আজ আমায় এর সমাধান করতেই হবে এবং করলাম। মনসীজ মানে মদন অর্থাৎ কামদেব, পঙ্কজ মানে পাঁকে জন্মে যা অর্থাৎ পদ্ম, এবং পাদ মানে তলদেশ বা পা। এই অর্থে কামদেবের পায়ের কাছে যে পদ্ম থাকে তাতেই জমিদারকে রাখা হয়েছে। এই মানে হলো গিয়ে তার স্ত্রীর পায়েই এই রহস্যের সমাধান রয়েছে। তবে তা তো নয়, তাহলে অবশেষে বাড়ির পুরনো নায়েব মশাইয়ের কাছ থেকে একটা কথা আমি জানতে পারি। জমিদারের প্রথম স্ত্রী উর্মিলা দেবীর মৃত্যুর পর তার একটি 3 ফুট লম্বা মূর্তি বানানো হয়। তার পায়ের নিচে পদ্মের মতো আসন ছিল, সৌভাগ্যবশত সেটা এই বাড়িতেই রয়েছে এবং সেটা এই বাড়ির গুদামেই আছে। গুদাম ঘরে গিয়ে ঝুল ঝেড়ে ভগ্ন দশা প্রাপ্ত মূর্তিটা হাতে নিতে আশ্চর্যজনক ভাবে পায়ের পদ্মটা আলাদা হয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি বিমর্ষ হয়ে পড়লাম। এমন সময় সেই আধার ঘরে আমার গলায় থাকা মাদুলি থেকে একটা ক্ষীণ অথচ তীব্র দ্যুতি নিঃসৃত হল। সেখানে দেবী মহামায়া আবির্ভূত হয়ে আমাকে বললেন, হে তারকনাথ, এটা শুধু একটা ভ্রম, তুমি এত বিচলিত হয়ো না, বরঞ্চ দেবীর আদেশ মতো কাজ করে যাও, মন্দির তৈরিতে মন দাও। প্রতিবারের মতো কিন্তু এবারে আর দেবীর আদেশে মন শান্ত হল না, বরং আরো বিচলিত হয়ে পড়ল। তৎপরতার সঙ্গে মন্দিরের কাছে গিয়ে দেখলাম, মন্দিরের কাজ যেমন চলছিল তেমনই চলছে, শুধু দেবী কালীর মূর্তির জায়গায় হারিয়ে যাওয়া অষ্টধাতুর লক্ষ্মী মূর্তি। তবে সেই কালী মূর্তি কোথায় গেল? তবে কি এটা শুধুই একটা ভ্রম? আমি ভাবলাম এবার বুঝি দুকুলি ভেসে গেল, একদিকে জমিদারের অন্তর্ধান আর অপরদিকে কালী প্রতিমার চুরি যাওয়া। হা ঈশ্বর, আর কিছু করার নেই। হাতে রাখা পদ্মফুলটাও শুকিয়ে কালো হয়ে গেছে, নিশ্চয় কিছু একটা ঘটবে, নিশ্চয় ঘটবে। হ্যাঁ, দেবী বলেছিলেন কালী মূর্তি যেন কোনো প্রকারে হাত ছাড়া না হয়। চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও সেই মূর্তির হদিশ আমি পেলাম না। আর বুঝি কিছুই করার নেই, সকলকে জিজ্ঞাসা করেও কোনো লাভ হলো না। এসব তো আর সাধারণ মানুষের দেখার কম নয়, তাহলে কি আমি ঠকে গেলাম? বাকিরা তো একে কালী রূপেই দেখছে, তাহলে আমি কেন? নাকি আমি ঠিক দেখছি? কাউকে কিছু বললাম না, তবে শতবার দেখেও সেই একই জিনিস ঠেকছে। দেবীর ধ্যানেও মন টিকছে না, কেউ একটা কলকাঠি নিশ্চয়ই নাড়ছে। এমন সময় আমার রাতের খাওয়ার দিয়ে গেল চাকর বদন। আশা থেকে ওই আমার পরিচর্যা করছে, মাটিতে পাই পড়তে দেয় না, তবে মনটাও তো দোলাচলে রয়েছে। খাবারটা খেয়ে ঘরের চারিদিকে একটু হাঁটাচলা করছি, এমন সময় পায়ে বিজাতীয় কিছু একটা ঠেকল। এসব ভারী গুপ্ত ব্যাপার, তাই আর প্রকাশ করছি না। সে চাইলে কেউ মিথ্যা বা আষাঢ়ে গল্প ভাবলেও ভাবতে পারো, আমার ভাই কিছু এসে চায় না। তারকনাথের বিষণ্ন মুখ দেখে স্থির করলাম যে এবার আমাদের কিছু বলতে হয়। দুজনেই সমস্বরে বলে উঠলাম, আরে না না, কে অবিশ্বাস করছে? দেবীর এমন বিষয় আসর আমরা নিতান্তই নগণ্য। আপনি গল্প বলুন। বুঝলাম কোন প্রকারের সম্মোহনী বিদ্যা বা ওই জাতীয় কিছু প্রয়োগ করা হয়েছে। কোন সময় অতীব সন্তর্পণে কেউ আমার এক গাছি চুলও কেটে নিয়ে চলে গিয়েছে। ঠিক তাই, বশীকরণ করা হয়েছে আমার উপর, তবে তাতে বিশেষ সুবিধা করতে পারবে না কেউই। ভাবলাম, আচ্ছা এসব জিনিস আমার ঘরে কে রাখলো? কেউ তো ঘরে আসেনি, একমাত্র বদন চাকর ছাড়া। আর আমি বাবু রাতে ঘরের দরজা খুলেই শুতাম, কাজেই কার্যসিদ্ধি করতে দেরি হয়নি। তাহলে কি ও? সন্দেহ জাগল, প্রবল সন্তর্পণে ওর পিছু নিতে থাকলাম। পিছু নিয়ে দেখলাম ও কোথায় যায়। দেখলাম পশ্চিম দিকের ঘন জঙ্গলে কার সঙ্গে একটা কথা বলছে, নারী কণ্ঠ, চেনা চেনা ঠেকছে। তখনও তো জানতাম না যে খেলায় এমন চমক আসতে চলেছে। চুপচাপ বাড়ি ফিরে গেলাম, এমন সময় দেখি দরজার সামনে গিন্নিমা দাঁড়িয়ে কান্না ভরা কণ্ঠে আমাকে বললেন, উনি যে এখনো ফেরেননি বাবা। আমি ওনাকে মিথ্যা সান্ত্বনা আর দিতে পারলাম না, মুখ বুঝে ঘরে চলে এলাম। রাতে আজ জেগেই রইলাম, সকলেই ঘুমিয়েছে, এমন সময় একটা চুরির ক্ষীণ ঋণিঝিনি শব্দ আমার তন্দ্রা ভাঙাল। বাইরে গিয়ে দেখি একজন মধ্যবয়সী গোছের মহিলা বাইরে বেরিয়ে গেল, চাদর মুড়ি দেওয়া, তাই ঠিক বুঝতে পারলাম না তাহলে কি এই বাড়িরই কেউ। সবার ঘরের দরজা তো বন্ধ, কিন্তু গিন্নিমা সর্বনাশ, বুঝলাম খুব নিম্নমানের সম্মোহনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে বাড়ির সকলের উপর, তাই সবাই ঘুমাচ্ছে, আমার উপর সেই বিদ্যা প্রযুক্ত হয় না, তাই আমি জেগে আছি। তাহলে এতক্ষণ যা দেখছিলাম যা শুনছিলাম সবই ভ্রম, এ ছিল আমার কল্পনার অতীত। দ্রুত পদে তার পিছু পিছু গেলাম, হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই, শেষে গিন্নিমা হঠাৎ আমার দিকে সামনে ঘুরে একটু এগোলেন, বললেন, আমার কিছু করার নেই বাবা। আমি কেন জানি না সেই কাতর স্বর শুনে গলে গেলাম। এমন সময় বাম হাত থেকে একটা ছোট্ট ছোড়া বের করে মুহূর্তের মধ্যে আমার পায়ে বসিয়ে দিয়ে ছটফট করে সেই রক্ত একটি পাত্রে সংগ্রহ করে নিয়ে হাসতে হাসতে ঝড়ের বেগে ছুট দিলেন তিনি। ঠিক বুঝে উঠতে পারলাম না ব্যাপারটা, ঝটফট ওর পিছন পিছন যেতেই দেখি সেই ঘন জঙ্গলের মধ্যে এক যজ্ঞবেদী, সেখানে রাখা রয়েছে কিছু মাটির পুতুল, কিছু পেরেক, লেবু, লঙ্কা, সিঁদুর আর কিসব গুঁড়ো। এবার যজ্ঞে মন্ত্রহুতি দিতে দিতে তিনি বলতে লাগলেন, তুমি কি ভেবেছিলে আজ পর্যন্ত যা যা দেখেছো এই সবই ছিল তোমার ক্ষণিকের ভ্রম, যা আমার সৃষ্ট। লক্ষ্মী প্রতিমা হিসেবে কালীকে দেখে জোর করে তুমি নিজেই তা আমার হাতে তুলে দিলে, আরে জমিদার, তুই ঠিকই বুঝেছিস, আমি না আমি ওর সখে কাতর, ওরে মূর্খ, ওকে আমি লুকিয়ে রেখেছি তোর তৈরি মন্দিরের মাটির নিচে, তোর চোখের সামনে সব রইল, অথচ তুই সব খোয়ালি। শোন, আমি পিশাচ সিদ্ধ ডাকিনী বিদ্যায় পারদর্শিনী মহাসাধিকা বর্ণিশা, লোকে আমায় মধু নামে চিনলেও দীক্ষার পর আমার এই নাম হয়, ওই যে নরনারায়ণ বারুজ্যে, ও হলো বণিক রত্নাকর তথা বিভূতিধর বারুজ্যের নাতি, ওই ব্যক্তি আমার ঠাকুরদার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ও বিশ্বাসঘাতকতা করে আমার ঠাকুরদার সর্বস্ব লুট করে, পয়সার জোরে সব ধামাচাপা পড়ে গেলেও আমরা ভুলিনি, ওই নরনারায়ণও এই সব জানে না, তবে আমার ঠাকুরদা গুপ্তভাবে তার সম্পত্তির অর্ধেকাংশ রেখে দেন। হয়তো হয়তো তিনি জানতেন এমন হবে। এরপর আমার বাবা তন্ত্র সিদ্ধ হয়ে নিজেই আমায় দীক্ষা দিয়ে সব ঘটনা বলেন এবং আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেন। এরপর আমার বাবা তন্ত্র সিদ্ধ হয়ে নিজেই আমায় দীক্ষা দিয়ে সব ঘটনা বলেন এবং আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। এরপর ওর প্রথম স্ত্রীকে বাণ মেরে হত্যা করে নিজে ওর স্ত্রী হয়ে আসি। ডাকাতের ব্যবস্থাও আমি আর আমার বাবা মিলেই করি। আজও যদি এক ফোঁটা রক্ত দেবী লক্ষ্মীর মুখে ছেটাতে পারি তাহলেই খেলা সাঙ্গ। বিনা অর্থে মরবে সমগ্র বারুজ্যে বংশ। এরপর আমার আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। চোখ খুলতেই দেখি আমি জমিদার বাড়িতে আমার ঘরে শুয়ে আছি। সকালে স্নিগ্ধ সূর্যলোক ফুটে উঠেছে গগন ভেদ করে এবং সেই আলো এসে পড়েছে ঘরের জানালার ফাঁক দিয়ে। কিন্তু আমার মনে স্বস্তি নেই। আমি যে কি করব আর কি না করব কিছুই বুঝে উঠতে পারলাম না। এমন সময় দেখি চাকর বদন আমায় ডাকছে। আমায় দেখেই চিন্তিত কণ্ঠে বলল, বাবা কি কি হয়েছে আপনার, এত ঘামছেন কেন? আমি ক্রোধনমত্ত গলায় বললাম, শোনো বনিতা একদম করবে না, আমি তোমাদের সব সত্যি জেনে গিয়েছি। কিন্তু ক্রূর হাসি হেসে বদন বলল, সবখানে জানলেও বেকাজ করবেন কি করে শুনি? আপনার কথা কেউ বিশ্বাস করবে? আর চার দিন পরেই দীপাবলি, দেখি সব প্রদীপ জ্বালাতে পারেন কিনে। শেষটায় না অবশিষ্ট জীবন দীপখানায় নিভে যায়। বুঝলাম, আর কিছু করার নেই, দেবীর ধ্যানেও আমার মন টিকছে না, মনটা খুবই বিক্ষিপ্ত হয়ে রয়েছে। কোনো মতে একবার হলেও বাড়ির বাইরে বের আমাকে হতেই হবে। এমন সময় গিন্নিমা তো আমায় ছাড়তে নারাজ, এক প্রকার ধরাধরি করে আমায় আটকে দিয়ে বললেন, বাবা বাবা আপনি বেরোবেন না, দুই দিন হয়ে গেল ওনার কোনো খোঁজ নেই, দয়া করে এমন সময় আপনি আমাদের ছেড়ে যাবেন না। এ কি, কাল রাতের সেই বিভীষিকাময় রূপ আর আজকের এই মমতাময় কাতর রূপ ধারণকারী তো এই জমিদার গিন্নি। তবে কিভাবে আজ তার চোখে এমন মমতা, এমন ব্যাকুলতা? নারীদের প্রতি না হলেও মা সম্পর্কটির প্রতি চিরকালই আমি দুর্বলতা অনুভব করি। তা যাই হোক, নিজের সকল শক্তি একত্র করে ওর দুই চোখ থেকে নিস্তার পেয়ে গ্রামের বাইরে যেতে যাব, হঠাৎ এক অদৃশ্য লক্ষণ রেখা আমায় বাধা প্রদান করল। কোনোভাবেই আর বাইরে যেতে পারলাম না, বহুবার চেষ্টা করেও পরাজিত হলাম এবং উপলব্ধি করলাম আমার বিপক্ষে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি আমার থেকেও আরো অনেক অনেক বেশি শক্তিশালী। তবে কি জানো তো, অশুভ যতই পরাক্রমী হোক না কেন, শুভর কাছে তাকে চিরকালই পরাজিত হতে হয়। এর বাকি কিছুদিন স্বাভাবিকভাবেই কাটল। এবার আসলো সেই বহু প্রতীক্ষিত বিশেষ তিথি, দীপান্বিতা অমাবস্যা তিথি। চতুর্দিক অমাবস্যার আলোয় ঢেকে ফেলার আগেই গ্রামের উপর নেমে আসলো এক অপশক্তির অশুভ ছায়া। জানি ও আমায় কোনো রকম আঘাত করবে না দেবীর বরের জন্য, তবে আমার প্রতিরোধের ক্ষমতা যথার্থই আছে ওর। আবার সেই সম্মোহনী বিদ্যা প্রয়োগ করে গ্রামের সবাইকে নিদ্রামগ্ন করে দিয়েছে সে। আমি ডামর সিদ্ধ বলে আমার উপর তুচ্ছ সেই উপক্রম খাটাল না। এবার এলো মুখোমুখি হওয়ার পালা। দিনের রৌদ্রোজ্জ্বল আকাশ হয়ে উঠল গাঢ় কালো। অমাবস্যায় আমার সামনে এসে দাঁড়ালো সেই সরল স্বভাব সাদা মাটা শাড়ি পরিহিতা এক নারী, গিন্নিমা। তবে তার চোখে আজ করুণা নয়, হিংস্রতা ফুটে উঠেছে। আমার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই আদর মাখা মিষ্টি গলায় বললেন, আজে সব শেষ সাধু, সাধু তারকনাথ। আসলে আসলে কি বলতো, তোর উদ্দেশ্য শুভ হলেও তা আমার প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আমি জানি যে তোকে তোকে কোনো রকমের আঘাত আমি করতে পারবো না, তবে তোকে আটকে রেখে আমার আমার ক্ষত নিরাময় তো নিশ্চয়ই করতে পারবো। এই বলে এক বিশ্রী হাসি হেসে আমাতে গিয়ে গিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। প্রায় এক হাত দূরত্বের মধ্যে এসে কি যেন একটা মন্ত্র বিড়বিড় করার পর মুহূর্তে আমার চারপাশ দিয়ে এক অগ্নি নির্মিত গোলকের সৃষ্টি হলো। নির্দেশ মতো একটা হাঁড়ি কাঠের মধ্যে আমার গলাটা ঠিকঠাক ভাবে বসিয়ে হাতে দুবার তালি দিতেই পিছন থেকে একটা অস্পষ্ট ছায়া মূর্তি এসে হাতের কাটাইটা সোজা আমার ঘাড়ের উপর বসাতে গেল। ইতিমধ্যে দূর থেকে ভেসে আসলো একটি গগনভেদী নারী কণ্ঠস্বর। বুঝলাম ওটা গিন্নিমারি হবে। ধাতব অস্ত্রটা গলার একদম কাছে এসে ঘাট ছুতেই ফেনকি দিয়ে রক্ত উপচে পড়ল লক্ষ্মীমূর্তির উপর। আমি শেষবারের মতো মাগো বলেই চোখ বুঝলাম। আধ বোঝা চোখে অস্পষ্টভাবে লক্ষ্য করলাম লক্ষ্মীমূর্তি রূপান্তরিত হয়েছে আমার বানানো কালিকা মূর্তিতে। আর এক অতীব তীব্র আলোক জ্যোতি সব দিক ছারখার করে দিচ্ছে। যখন চোখ খুললাম দেখলাম আমি জমিদার বাড়ির দালানে পড়ে রয়েছি। সকলে বিস্মিত বদনে আমার পানে চেয়ে আছে। চোখ খুলতেই গিন্নির খবর জানতে চাইলে জমিদার বাবু বললেন, আপনি স্থিত হন ঠাকুর মশাই, সব ঠিক আছে, আমরা ওর স্বরূপ বুঝে গিয়েছি। দেবী কালীর ক্রোধে পড়ে বদন আর গিন্নি দুজনেই ধ্বংস হয়ে গিয়েছে। জমিদার বাবুর কথা শুনে খানিক আশ্বস্ত হলাম বটে, কিন্তু আমার ঘাড়ের ক্ষত কোথায় গেল? আমি তো স্পষ্ট অনুভব করেছিলাম আমার ঘাড়ে কাটারির কোপ বসানো হলো। তাহলে পরের দিন রাতে আমার স্বপ্ন দিয়ে মহামায়া দেবী বললেন, তারকনাথ, সব বিপদ কেটে গিয়েছে, তোমায় রক্ষা করেছেন স্বয়ং দেবী কালী। ওই যোগিনী তোমায় ভ্রমিত করার চেষ্টা করছিল, অথচ স্বয়ং দেবী কালী যে ওকে পূর্বেই দিকভ্রষ্ট করে দিয়েছেন সেও আন্দাজও করতে পারিনি। তুমি যাকে কালী বলে জ্ঞান করছিলে তিনি আসলে দেবী কালিকা। ওই দুরাত্মা সহ আর সকলেই যা দেখেছিল তা ভুল। আমি বুঝলাম ভালোবাসার চাইতে বৃহত্তর সম্মোহনী বিদ্যা আর কিছু হয় না। ভক্তির থেকে বড় আর কোনো বশীকরণও হয় না। তাই তো এতে ভগবানও সন্তুষ্ট হন। তাই এবার বুঝলে তো, রক্ত স্নাত হয়ে মা লক্ষ্মীর কোনরূপ পরিবর্তন হয়নি, শুধু তার শক্তি হ্রাস পাওয়ার ফলে তিনি আমায় নিঝুম গড়ে পাঠিয়েছিলেন। এই অবধি বলে জ্যোতিষ তারকনাথ ভট্টাচার্য থামলেন এবং পাশের প্যাকেট থেকে একটা বিড়ি ধরিয়ে কি যেন একটা গভীর চিন্তায় মনোনিবেশ করলেন। বুঝলাম গল্প শেষ হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিটাও থেমেছে, কিন্তু মেঘের গর্জন একটু আধটু শোনা যাচ্ছে বটে। আমরা দুজনেই এই আশ্চর্য গল্প শোনার পর আর কোনো কথা না বলে পাতে পড়ে থাকা চপ মিষ্টিগুলো গোগ্রাসে খেয়ে বিদায় নিলাম। রাস্তায় যেতে যেতে বৈদুর্য মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে একটা বিরক্তিসূচক ভঙ্গিমা করে বলল, না হে ভায়া, যা দিনকাল যাচ্ছে একদিকে এই বাজে আবহাওয়া আর অন্যদিকে এই যানজট, দাঙ্গা হাঙ্গামা, রাজনীতিতে ভরা মহানগরী, এই তারকনাথ ভট্টাচার্য না থাকলে জীবনধারণটাই একঘেয়ে হয়ে যেত। তার একদিন আসা হবে নাকি, কি বলো ভায়া? আমি কোনো কথার জবাব দিলাম না। আজ তারকনাথ ভট্টাচার্য যা গল্প শোনালে এরপর আর কি কোনো কথার অবকাশ থাকে? শুনলেন আজকের এই বিশেষ তন্ত্র কাহিনীটি, তারকনাথ তান্ত্রিক ও রুধিরাক্ত অভিসম্পাদ। শ্রোতাদের উদ্দেশ্যে আজকের প্রশ্নটি হল, আজকের গল্পটিতে জমিদারের ঠাকুরদার নামটি কি ছিল? প্রশ্নটা আরেকবার বলে দিই, আজকের গল্পটিতে জমিদারের ঠাকুরদার নামটি কি ছিল? উত্তর দিন কমেন্টে, কেমন লাগলো গল্পটি সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। পরবর্তী ক্ষেত্রে এই তান্ত্রিক চরিত্রটিকে সিরিজ রূপে পুনরায় ফিরে পেতে চান কিনা তা কিন্তু জানাতে হবে আমাদের। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন। দেখা হবে পরবর্তী উপস্থাপনায়। শুভরাত্রি।